তোরা রে ছুটে আ, তোরা রে ছুটে আ, বেহেশতেরি একটি টুকরো, বেহেশতেরি একটি টুকরো, নেমেছে ধরায় তোরা রে ছুটে আ, তোরা রে ছুটে তোরা রে ছুটে আ।